Assalamualaikum. Hai re jibon, mrityui shesh tikara, prithibir shob resh muche debe, tokhon ar keu shathi thakbe na, shathi thakbe na. আমার যখন পুরা বেদিন আসবে গোহেন রাতি, আমার যখন পুরা বেদিন আসবে গোহেন রাতি, দেখো প্রভুয়ে জীবনে, দেখো প্রভুয়ে জীবনে হয়ে চির সাথী, আসবে গোহীন রাতি। আমার যখন ফোরাবে দিন আসবে গোহীন রাতি, জীবন নদীর দুকু জুড়ে আসলে অমনীষা, জীবন নদীর দুকু জুড়ে আসলে অমনীষা, সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধকারে তুমি থেকো জ্যোতি, আসবে গোহীন রাতি। আমার যখন ফোরাবে দিন আসবে গোহীন রাতি, আমার আমার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার শূন্য হিয়াই তুমি থেকো সান্ত্বনা, আমার আমার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার শূন্য হিয়াই তুমি থেকো সান্ত্বনা, আখির আলো নিভে যেদিন মনে আলো নিয়ে, আসবে না কেউ দু চোখ জুড়ে একটু আলো নিয়ে, সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধকারে তুমি দিও বাতি, আসবে গোহীন রাতি। আমার যখন ফোরাবে দিন আসবে গোহীন রাতি, দেখো প্রভুয়ে জীবনে হয়ে চির সাথী, আসবে গোহীন রাতি।